الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين سورة يوسف 108 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক জ্ঞান সমৃদ্ধ করে সৃষ্টি করেছেন। এই জ্ঞানের এই সীমানাটা সবসময় হ্রাস বৃদ্ধি ঘটে, মানুষ ভুলে যায়। আমাদের প্রথম বাপ মাই ভুলে গেছিলেন, আমরাও ভুলে গেছি। ফানাসিয়া ফা গাওয়া, এ আসছে কোরআনের ভাষা। আদম ভুলে গেছিল, অতঃপর পদভ্রষ্ট হয়েছিল। তিনি ভুলে গেছিলেন কি, তার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, ওলা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনা যালিমিন, এই কথাটি নির্দিষ্ট তিনি ভুলে গেছিলেন। এর ভোলাটা এটা আমাদের জন্মগত। আল ইনসান মুরাক্কাব মিন খাতায় ওয়া নাসিয়ান, ইনসান আসছে নাসিয়ান থেকে, এ ভুলবেই, কাজই ভুল করা। আর এর জন্য অধ্যক্ষের ফাইনা দিক্রতান ফল মোমিনিন, তুমি উপদেশ দাও, কারণ উপদেশ মোমিনদের উপকার করে, অর্থাৎ স্মরণ করিয়ে দাও, বারবার স্মরণ করিয়ে দাও। মানুষ এই পৃথিবীতে চলাফেরা করার জন্যই সবসময় তার সামনে গাইডলাইন থাকা দরকার। যেমন অন্ধকার রাত্রে চলতে গেলে যেমন আলো দরকার, এমনকি একটা জোনাকির আলো যেমন মানুষের মধ্যে আশার সঞ্চার করে, আলোর দিকে মানুষের সবসময় ধাববান হয়, এটি স্বাভাবিক। আর আলোর পথ যারা দেখান তারাই হলেন নবী রসুল। আর আলোর পথটাই হচ্ছে আল্লাহ পরিচিত, মানুষের দ্বারা আলোর পথ হয় না। মানুষ খুব চেষ্টা করে কিন্তু আলোর পথ তারা খুলে দিতে পারে না, কারণ আলো আসে যেখান থেকে, তাকে তো বলে নূর। তিনি কে? আল্লাহ নূর উসাম আবহাওয়াতে অলার্দ মাসালে নূরিহি, আল্লাহ হচ্ছে নাসমান জমিনের নূর। তো নূর তো সেখান থেকে আসবে, নূর হল জ্ঞান, জ্ঞানের নূর সেখান থেকে আসবে, মূর্খতা হচ্ছে অন্ধকার। তো সে কারণে মানুষকে সবসময় রাস্তা দেখানোর জন্য একদল মানুষ থাকে, এটাই স্বাভাবিক। আর এখানে গিয়েই সমস্যা হয়ে গেছে, যারা পথ দেখান তাদের মধ্যে নিজেরা সেই পথের অনুসারে তারা নন। আর এ কারণে আজকের পৃথিবীতে যত সমস্যার মূলে কিন্তু এখানে, খেয়াল করে দেখেন আপনি, যাদেরকে আমরা বড় বড় স্থানে রেখেছি, সম্মানের স্থানে রেখেছি, তাদের কাছে গেলে কিন্তু আর সম্মান থাকবে না, দূর থেকে শুনতে কেউ ভালো লাগে। এরপরও তাদের আচরণে কথায় বার্তায় এমন কিছু ঘটে যাচ্ছে, ফলে ইসলাম এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। ইসলাম পন্থীদের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হওয়াটা বড় দুর্ভাগ্যজনক। আজকে সারা বিশ্বে ইসলাম যেন মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। আলেম ওলামার টুপি দাড়ি একটা সম্মানের বস্তু ছিল, আস্তে আস্তে অসম্মানের বস্তুতে পরিণত হয়ে গেছে আমাদেরই কারণে। বিষয়গুলো আমাদের খুব চিন্তার হয়ে দাঁড়িয়েছে এখন। এজন্য যারা আল্লাহর পথে দাঁড়িয়ে আমরা আছি, আমাদের চরিত্র, আমাদের আখলাক কেমন হওয়া উচিত এ বিষয়ে কিছুটা আমাদের ডিরেকশন থাকা ভালো। কারণ এমন একটা যুগে বসবাস করছি এখন কোনো কথা বা কাজ আপনার গোপন থাকে না। কেয়ামত হওয়ার আগেই কেয়ামত শুরু হয়ে গেছে, তার অর্থ কি আপনি কোথায় কি করছেন, চারিদিকে সিসিটিভি ক্যামেরা ফিট করা, পালিয়ে গেলেও ধরা পড়বে, কোথায় কি কথা বলছেন কারো না কারো মোবাইলে আটকে যাবেন, আপনি লুকানোর কাজ জানে। ফেরেশতা যা কারো করবে, ফেরেশতা এখন ঘরে ঘরে প্রত্যেক পকেটে একটা কি ফেরেশতা আসে, খালি অন করলে ধরা পড়বে, তাই না? ফলে আপনি আপনার কথা এবং আপনার কাজ দুটাই এখন কিন্তু দেখার জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, দুনিয়াতে মানুষ ধরে ফেলে দিচ্ছে। আর সেজন্য এই যুগে ইসলামের দাওয়াত দেওয়াটা বিগত যুগের চেয়ে আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ রাগ করে অনেক কথাই বলে, কিন্তু পরে সে তওবা করে, ভুল করে আর সেটা করে না, এটা কিন্তু জিনিসটা সহজ হয়ে যায়। কিন্তু যদি একবার ওই ভুল কথাটা কোনো রকমে ইন্টারনেটে চলে যায়, সারা বিশ্বে লাখো মানুষ শুনে নিল, এবার আপনার বিরুদ্ধে একটা খারাপ ধারণা তৈরি হয়ে গেল, আপনি যে পরে তওবা করেছেন ওটা তো সে জানতে পারল না। ফলে এমন অবস্থা এখন দাঁড়িয়েছে, প্রতিটি কথাই মাপ যোগ করে হিসাব নিকাশ করে, ক্রিকেটার ক্রিকেট খেলে একটু খাওয়ানো সমস্যার জন্য হয়তো ব্যাটে বল লাগেনি, যা হারিয়ে গেল, কাল গেছিল টাইগার আজকে হয়ে গেল বিড়াল, এই তো অবস্থা। এই মেপিয়ে যুগে কথা বলা এ কি মানুষের পক্ষে সম্ভব? অন্যদের দোষ কম দোষগুণ তো সবাই আছে, অন্যেরাও দোষগুণ যাই করুন না কেন ওটা খুব একটা মধ্যে হয় না। রাজনৈতিক নেতারা যদি কোনো, অর্থাৎ যারা দেশে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কোনো গোলমাল করে ফেলেন কথাবার্তার মধ্যে, সেটাও সারা দেশে রটে যায়। ঠিক ধর্ম নেতারা যদি কোনো কথাবার্তা উল্টোপাল্টা করে ফেলেন, ওটাও সারা দেশে হয়ে যায়। সেজন্য এখনকার যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, এই যুগে যারা দায়ী আল্লাহ তাদের চরিত্র মাধুর্য নিঃসন্দেহে সবার জন্য আকর্ষণীয় এবং দৃষ্টান্ত হতে হবে, নইলে ইসলাম প্রশ্নবিদ্ধ হবে আমাদের কারণে। ইসলাম কিন্তু খারাপ না, ঔষধ খারাপ না, ডাক্তার খারাপ, তো লোক তো ডাক্তারের দৌড় দেয়, লোক ঔষধের দৌড় দেয়। আজকের যে যুগটা হয়েছে, সামনে আমাদের চ্যালেঞ্জগুলো মনে রাখতে হবে যে কারা আমাদের চ্যালেঞ্জ, এবং সঙ্গে সঙ্গে তার মোকাবেলা আমাদের কি করা উচিত সেটাও হিসাব করতে হবে। মুসলিম উম্মার যারা দায়ী তাদের সামনে চ্যালেঞ্জ আসার আগে, বিগত যুগে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে অবস্থায় জাহিলিয়াতের মধ্যে দাওয়াত দিয়েছেন, সেই অবস্থায় আল্লাহ পাক তাকে কি নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ এ যুগে চলবে কিনা, এরা নিজেদের মধ্যে চিন্তার বিষয়। মদিনায় গিয়ে জনৈক সাহাবী আবুল মাহারেম তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আপনাকে আমি প্রথম মক্কায় দেখেছিলাম জুল মাজাজ বাজারে, আজকে মদিনায় আসছি আমরা খেজুরের মার্কেটিং করার জন্য, এখানে এসে আপনি আমাদের লাল উটটা খরিদ করলেন, তো আমার তো মনে হলো সেই লোকটাই তো মনে হয় যাকে দেখছিলেন বহু পূর্বে কয়েক বছর আগে মক্কাজুল মাজাজ বাজারে, সেই লোকটাই তো মনে হয়। তো আপনি উটটা নিয়ে গেলেন, টাকা দিলেন না, তো উটের যিনি মালিক তিনি ওই মহিলা উটের পিঠে হাওদা বন্ধে বসেছিলেন, উনি বললেন, দেখো তোমরা দুশ্চিন্তা করো না, এলাকটার চেহারা এত সুন্দর, আমার মনে বলে এলাকটা এখন টাকা ফাঁকি দেবে না, তোমার দেখবা ঠিকই টাকা পেয়ে যাবা। কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে জনৈক ব্যক্তি গিয়ে যে বললো, তোমার রুটির দাম কত ছিল, তাহলে এত এই নেও টাকা, আর এক্সট্রা দুই থেলে খেজুর, এগুলো তোমার নাস্তা পানি করো। তখন ওই মহিলা কি গো খাটলো, যা বলছিলাম ঠিকই, এলাকটা এখন ফাঁকি দেওয়ালাম না। পরক্ষণে আমরা খোঁজখবর নিয়ে মসজিদে গেলাম, সেখানে সুন্দর নসিহাত হচ্ছে, সাদকার উপরে বায়ান হচ্ছে, আমার এত ভালো লাগলো, মানে লোকটা কে গো, সত্যি হাজা সাহেব মক্কা, এই তো মক্কার সেই লোক, তাই নাকি, তাহলে ইনি কি তাহলে মোহাম্মদ, হ্যাঁ ইনি তো সেই মোহাম্মদ আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি সরাসরি বায়াত করলো, ইসলাম কবুল করলো। তখন যে ঘটনাটা বলছে পিছনে ঘটনা দেখেন, হে আল্লাহ রসুল, আমি বহু পূর্বে ইসলাম কবুল করতাম কিন্তু পারেনি আপনার গোষ্ঠীর জন্য, কি ব্যাপার? আমি জুল মাজাজ বাজারে আমি ব্যবসায়ী, এখনো সেই ব্যবসার জন্য আজকে মদিনায় আসছি, কিন্তু যখন আপনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হবে, তখন ঠিক আপনার পিছনে আরেকজন সুন্দর চেহারাওয়ালা মানুষ তিনি বলছিলেন, লা তুতিউ হাদা ফাইন্নহু কাজ্জাব, সাবি কাজ্জাব, তোমরা এর অনুসরণ করো না, কারণ ও হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। শুধু বলছে না, পাথর ছুড়ে মারতেছে, তাতে আপনার পা রক্তাক্ত হয়ে গেছে। আমরা চিন্তা করলাম যে চাচা হয়ে যখন এনার বিরোধিতা করছে, তো চাচাই তো সঠিক সাক্ষী, বাড়ির ধারে মানুষ, এসব জানে। এরা যখন বলছে ও ধর্মত্যাগী এবং মহা মিথ্যাবাদী, তো ওনার কথা আমরা শুনবো কি জন্য? এজন্য সেদিন কিন্তু আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু আমার মনটা চাচ্ছিল আপনি খুব ভালো মানুষ, আপনাকে আমিন বলে সবাই ডাকে, তো মন চাইলে কি হবে, পরিবেশটা অ্যালাউ করেনি। আজকে বুঝলাম আসলে আপনি তখনও ভালো ছিলেন, এখনো ভালো, তখন নবী এখনো নবী, আগের জেলায় অনেক আগে ইসলাম কবুল করতাম। এই যে বিষয়টা, পরিবেশটা দেখেন, এই পরিবেশ তখন আবুল্লাহ পিছিয়ে পিছিয়ে ঘুরত, এক আবুল্লাহ তো সব নবীতে একটাই ছিলেন, এখন নবীর ওয়ারেসাতুল আম্বিয়া তো হাজার হাজার আলেম ওলামা বক্তা, তাই না? তো কজন বুঝুন আবুল্লাহ ঘুরবে, এখন আবুল্লাহের বদলে মোবাইল ঘোরে, ইন্টারনেট ঘোরে, যেখানে যে বলেন সব অ্যাটাক হয়ে যায়, সব ধরা পড়ে যায়। এখন আমাদের সামনে অভিযোগ আসতেছে যে ইউটিউব খুললেই আহলেজার হানাফির গালিগালাজ শুনতে পাই, তো স্যার এগুলি কি বন্ধ করা যায় না? ভাবখানা এই আহলেজের আমির আমি, অর্থাৎ সমস্ত দায় দায়িত্ব আমার উপরে, কৈফিয়তটা আমাকে দিতে হবে, কোন বক্তা কি গালিগালাজ করেছে, কাকে কি খবর, আমি তো দেখবো না, ইউটিউব খালি নামই শুধু দিব না, চেহারা জানি না কি জিনিস, কিন্তু কৈফিয়তটা আমাকে দিতে হবে। ঠিক হানাফি ভাইদের অবস্থা তাই, নিশ্চয় তাদের মধ্যে নিশ্চয় অনেক কোনো ভালো মানুষ আছে, তারা হয়তো বা তাদেরকে বলে, কিছু বক্তা আছেন যাদের কারণে পুরো আন্দোলনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে এগুলো থেকে আমাদের যারা দায়ী প্রসিদ্ধ এবং পরিচিত সবার কাছে, তাদেরকে সাবধান থাকা উচিত, মনে রাখা উচিত উনি একা প্রশ্নবিদ্ধ হচ্ছেন না, সঙ্গে সঙ্গে তার পুরো দাওয়াতটাই মাঠে মারা যাচ্ছে। আপনার এই কাজটা ভাই ইমানের বিরোধী হয়ে গেল, না করলে ভালো হতো, এ বলে আপনি খেপবেন না, এই বেটা বেয়ে মেরে কাজ করলি কেন, তখন কেমনটা হবে, উল্টো মারতে আসবেন না। আপনি সিগারেট খেয়ে মসজিদে উঠছেন মুখ গন্ধ, আমি একজন আলম মানুষ বড় বক্তা, এই বেটা কাবের হয়ে গেছ, হ্যাঁ তুমি কি বলে মদ খেয়ে এখানে আসছ, কি মদ তো খাই না, বেচে সিগারেট তো মদ, তামাক দিয়ে মদ হয় না, দিলে বের করি। এই ব্যবহার যদি করি ওই লোকটা এখানে আসবে, যদি বলি বেটা ও লোকটা বলেছে ও লোকের অমুক ইহুদির দালাল কি খ্রিস্টানের দালাল, এই দালাল তো আমরা শুনতে আসছি জন্মকাল থেকে শুনছি, আর আমি যদি পাল্টা বলি যে বেটা বলেছে তার উপরে দশ হাজার বার পেশাব করি, হ্যালো কথা চলবে? কথা কিন্তু প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ ভাষাটা কেমন হয়ে গেল, কথার মধ্যে সবকিছু হয় কিন্তু আপনার কোনো দোষে দোষ পুরো আন্দোলন হয়ে যাচ্ছে। আহলেজ সাহেব এমনি করে হানাফিদের গালি দেয়, ঠিক হানাফি বক্তা হেলিকপ্টার চড়িয়ে চলে যাচ্ছে এক জেলায়, যেই তার কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট হল গালিব সাহেব, সাবজেক্ট হল আহলেদি, সাবজেক্ট হল লামুজাবি, এরই যত গালিগালাজ তার জবানে আছে ও সব প্রয়োগ করবে। আর কিছু বক্তা আছে ঠিক ঠিক ঠিক আছে না শ্রোতা, ওরে খুশি ঠিক ঠিক একদম ইন্টারনেট ভেঙে দিচ্ছে একবার খুশির চোটে, আর ওই বক্তা আনন্দে আরো গালি দিচ্ছে, যতকে জোশ দেয় ও তত গালি বাড়ে, ফলে উভয় পক্ষের এই বক্তাদের কারণে ইসলামটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এরা বুঝতেছে না যে এই কথাটা আজকে শুধু এখানে থাকছে না, এই ময়দানে থাকছে না, এই কথা চলে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায়, ফলে সর্বত্র আহলেদের সম্পর্কে হানাফি সম্পর্কে পারস্পরিক বিরোধী একটা মুসলিম আর কুফুরের সম্পর্ক হয়ে দাঁড়াচ্ছে। এটা তো ঠিক না, আহলেদেশ হানাফি উভয়ই তো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা সবাই তো কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেয়, কাদের মধ্যে কম বেশি আছে, কেউ একটু অ্যাডভান্স, কেউ একটু দুর্বল, কেউ একটু শিথিল, ও আহলেদের মধ্যেও আছে হানাফির মধ্যেও আছে। কিন্তু আবুহানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো বলেননি তোমরা এসব বেদাত করো, কিন্তু তার নাম দিয়ে তার দলের লোকরা দুনিয়া শেরেক বেদাত করে যাচ্ছে। তিনি কখনো বলেননি তোমরা কবর পূজা করো, যত কবর পূজারই বাংলাদেশে আছে তারা কারা, হানাফি মধ্যে লোক না, আহলে সে কবর পূজা করে, কুলখানি চেহেলাম যত আবল তাবল আছে মরার পরে, মানুষ মরলে যে কত খুশি হুজুররা, মরলেই দাওয়াত পাবো, এক কুলখানি তো পকেট ভরে যাবে, কোন কোন যদি ৩০ পারা করে দিতে পারি তো মাশাআল্লাহ, আর বিল্ডিং হয়ে যাবে আমার সমস্যা নাই, আর যদি উর্দু ফার্সি বাংলা দিয়ে ইনি বিনে কায়দা করে দোয়াটা করে দিতে পারি, আর ওই কোটিপতি লোক যদি খুশি হয়ে যায় আর আমার কোনো সমস্যা নেই। এই যদি টার্গেট হয় আলেমদের যারা মাদ্রাসা পড়ুয়া হুজুর বলে পরিচিত, তাদের দ্বারা ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ইসলাম তো তা বলেনি, এটা তো আবহানি পরে দোষ নাই, এটা কোন আহলেজ আলমার দোষ না, দোষ হল নিজের, কিন্তু চেপে যাচ্ছে একটা পুরো আন্দোলনের উপরে, মুভমেন্টের উপরে। বিষয়গুলো আমাদের ভেবে দেখা ভালো, কারণ এদেশে আমরা মাত্র এই দুটো কমিটি বসবাস করি এদেশে, হানাফি আর আহলেদ, তাই না? দুটাই কিন্তু আলহামদুলিল্লাহ একটা সুখী আমাদের জন্য যে আমরা কেউ শিয়া নই, আমরা কেউ কাদিয়ানি নই। এদিক দিয়ে আমরা শিয়া আর কাদিয়ানি পাকিস্তানে আছে, তাদের নিজে কি সমস্যা ভুগতেছে দুই দল, এদিক দিয়ে বাংলাদেশ অনেকটা নিরাপদ। সেদিন এখানকার দাওয়াত যারা দিচ্ছেন তাদের জবান সামলানো ভালো, নাহলে উভয় দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একজন লোক যদি রফলাদা নাও করে তাতে তিনি কাফের হবে না, একজন লোক যদি নিচে হাত নিয়ে সালাদ আদায় করে তিনি কাফের হবে না, আমিন একটু যদি আসতে বলে তিনি কাফের হবে না। হ্যাঁ, যদি মনে করে এটা করাটাই ইমান, না করলে বেঈমানি, তাহলে তখন তিনি আল্লাহকে ধরা পড়বেন। কিন্তু একজন লোক যদি কবর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, ওর কাফের যাবে না, মোশরিক হয়ে যাবে না, সে আল্লাহকে বাদ দিয়ে কবরে যে সাজা করতেছে, ওইটাকে ঠেকাও। এমনি করে আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সমঝোতা, সহনশীলতা থাকা খুব জরুরি। আমরা ক্ষতিগ্রস্ত, আমি একটা ভালো জিনিস বলছি, আমার ভালো জিনিসটা কোনো গ্রহণ করবে না। যদি একবার আমাকে লোক কালার করে ফেলতে পারে, এই লোকটা মানুষকে গালিগালাজ করে, আপনার কথা কেউ শুনবে না। ওর সামনে এক মুঠো শ্রোতা নিয়ে ঠিক ঠিক বলা পার্টি ও সব জায়গাতে আসে, ওটা নিজের কোনো চিন্তা করেন না। জ্ঞানীদের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, এ বিষয়ে খেয়াল রাখবেন। আখলাকের দায়ী হল সবচেয়ে বড় জিনিস। এখানে তিনটা জিনিস আমরা যে আয়াতটা পড়লাম, এখানে এটা আমাদের আন্দোলনের একটা কি বলে পরিচিতির এবং গঠনতন্ত্রের মূল আয়াত। কিন্তু এটা এই আয়াতকে টার্গেট করেই কিন্তু আমরা আহলেদিস আন্দোলন করি বাংলাদেশে। ছোট্ট একটি আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়ামান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট্ট একটা আয়াতের মধ্যে আপনি কয়েকটা জিনিস পাবেন। এক নম্বরে আসেন, হে মোহাম্মদ তুমি বলে দাও, হাযিহি সাবিলি এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ ডাকি আমি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন জাগ্রত জ্ঞান সহকারে, তিনটা হলো, আনা আমানের তাবানি আমি এবং আমার অনুসারীরা, চারটা হলো, অমা আনা মিনাল মুশরিকিন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, পাঁচটা হলো। ছোট্ট আয়াতে পাঁচটা বিষয় আপনাকে বলে দেওয়া হয়েছে। অন্য জায়গায় ব্যাখ্যা আসছে, ইদফা বিল্লাতে হি আহসান ও জাদিলুম বিল্লাতে হি আহসান, বহু ব্যাখ্যা আসছে। যখনই আপনি হকের দাওয়াত দিবেন তখনই আপনার বিরোধী থাকবেই, সেজন্য বলা হচ্ছে তুমি বলে দাও মোহাম্মদ ঝগড়াদের মধ্যে ঢোকে না, হাজি হিসাবি এটাই আমার রাস্তা, তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার, হয়েছে দরকার নেই। যদি নিতান্ত ঝগড়া করতে আসে কেউ গায়ে বেড়ে, তাহলে জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম তরিকা তার সঙ্গে তুমি তর্ক করো, হয়েছে করো না, গালিগালাজ করো না। কেউ খোলে গালিগালাজ করাটা মোনাফেকের লক্ষণ আছে না, মোনাফেক চারটে লক্ষণ না, একটা তো গালিগালাজ, কথা বলার সময় সে ঝগড়া করার সময় গালিগালাজ ঝগড়া করে, ঝগড়া করতে বহু তরিকা আছে, ভদ্র তরিকা আর অভদ্র তরিকা। অভদ্র তরিকা যারা ঝগড়া করে এটা মোনাফেকের লক্ষণ, আলমদের এটা লক্ষণ থাকা যাবে না। তবে কি অভদ্র তরিকা গালি দিলে কিছু দুষ্ট চরিত্রের লোক খুশি হয়, বলে হ্যাঁ দিশে আসবে, আজকে দিশে আসছে, খুব খুশি, এইগুলো শুনে বক্তারা খুব খুশি হয়ে যায়, এর যে ক্ষতি হয়ে যায় ইসলামের। প্রথম হচ্ছে আপনাকে রাস্তা বেছে নিতে, কোন রাস্তা যাবেন, আপনার সামনে বহু রাস্তা আছে খোলা, আগে সিদ্ধান্ত নেন আপনি কোন রাস্তা যাবেন, আপনি কোরআন হাদিসের রাস্তা যাবেন না রায়ের রাস্তা যাবেন। রাস্তা মূলত এখানে চার পাঁচটা রাস্তা খোলা আমাদের দেশে আছে, একটা হলো নিজের বস্তুবাদ, আল্লাহ বলে কিছু নাই, নাস্তিক্যবাদ, কিসের আল্লাহ, অটোমেটিক আমরা নামুত ও নাহিয়া আমার নাহানবে মোস্তাকিন ওমা ইহুল কেনা ইল্লাদহর, জমানা আমাদেরকে হত্যা করে ধ্বংস করে, এখানে আমরা মরি এখানে আমরা বাঁচি, আমরা আল্লাহ টাল্লাহ করে বিশ্বাস করি না, এত করে নায়াত বলছি আপনাকে, এটা তাদের দলিল, দেড় হাজার বছর আগে যে দলিল দিয়েছিল এখন ঠিক একই দলিল আমাদের লোকেরা দিয়ে থাকে। আর এক দল হলো এই ধর্ম মানব কিন্তু আমার মজাহের ইমামদের বলছে ওইটাই, এর বেশ হাদিস করে মানি না, এটা অত্যন্ত মারাত্মক অপরাধ, তাকলিদ বলে এটাকে, এটা কিন্তু ইমামদেরও কথা নয়, সমস্ত ইমাম বলে গেছেন যা সাক্ষাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাবে মনে রেখে ওটাই আমার মাযহাব, এটা কোন এরকম বিতর্কের কোন বিষয় এখানে নাই, খুবই সহজ কথা, চার ইমাম সমস্ত হাদিস জানতেন না, এটাও সবাই একদম অবশ্যম্ভাবী কথা। চার ইমাম নিঃসন্দেহে পরিচিত অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তারা সকল হাদিস জানতেন এই কথা যে বলে সেটা ডাহা মিথ্যাবাদী, এবং তারা যাই বলতে সবই সহি এটাও যারা বলে তারা ডাহা মিথ্যাবাদী। তারা ইমামদেরকেও চেনে না, তাদের জীবনেও জানে, কিছুই জানে না, মূর্খ, সেরাত মূর্খ। এদের গোড়ামির জন্য এই মজাবগুলি বিতর্কিত হয়ে গেছে। আমি হানাফি মজাবের লোক, আমার ইমাম আগে জন্মগ্রহণ করেছে, ইমাম বখারি অনেক পরে জন্মগ্রহণ করেছে, ইমাম বখারি ছোট হয়ে আমার ইমাম বেশি জানবে কেমন করে? কত যে যুক্তি তারা দেয়, আগে জন্ম হলিম না হয়ে গেল? একজন লোক হাদিস নিয়ে সারা জীবন কাটিয়েছে, একজন লোক সারা জীবন কৃষি কাজ করেছে, আর একজন লোক সারা জীবন মেডিকেল সায়েন্স পড়েছে। মেডিকেল সায়েন্সের লোককে জানবে কৃষি কাজ ভালো জানবে? আর যে কৃষক সে কি মেডিকেল সায়েন্স জানবে? ইমাম বখারি সারা জীবনটা হাদিসের পিছনে ব্যয় করেছেন, আবু তাই করেছেন নাকি? এদের পাগলদের কে বুঝাবে? যারা যে সাবজেক্ট মাস্টার তারা সেই সাবজেক্ট এক্সপার্ট। এটা বোঝাবো যে আমার ইমাম জন্ম আগে, বাবা তো ইমামের বাবা তো আগে জন্ম হয়েছে, সে কি বড় মহাদ্দেশ ছিল নাকি, বাবার আগে ছেলে হয়েছে? এদেরকে কে বুঝাবে? আবার দলিল কি অত্যাখুজি মকা ইব্রাহিম, কি বলে ইব্রাহিম হানিফা, দেখো কোরআনে আবু হানিফা রয়েছে, ঠেলা সামলা, কে ওকে বুঝাবে? উল্টাপাল্টা বলে তো রেহাই নেই, লাঠির জোর আছে। এই ধরনের মূর্খরা যদি বক্তা হয়ে যায় তাহলে অবস্থা কি দাঁড়ায় বলেন? আলেপ বা তাছা কিছুই শেখে নেই, মাথা বিশাল পাগড়ি রুমাল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাশাআল্লাহ বিশাল বক্তা, লোকেরা ওইগুলি চায়। ছোট ছোট বাচ্চা এখনো মতে দাখিলি পাস করেনি, ও মহাবক্তা, তো বক্তৃতা ইন্টারনেট মাক করে দিচ্ছে, লোক ওদেরকে দাওয়াতে দেয়, টাকার দেয় পকেট ভর্তি করে, খুশি মাশাআল্লাহ। আর কি এই যে বিবাদ ঘটে গেছে ভাই, এদের কারণে পুরো মুভমেন্টটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কোথায় ইমা আবু হানিফা রহমতুল্লাহ, কোথায় ইমা আবু ইউসুফ রহমতুল্লাহ? তাদের এলেম, তাদের আমল, তাদের তাকওয়ার তুলনা হয় না। তারা কেমন আচরণ ছিলেন একটা ছোট্ট উদাহরণের, ইমা আবু ইউসুফ রহমতুল্লাহ গিয়েছেন ইমাম শাফির কবরের কাছে, শাফির শহরে উনি গিয়েছেন, গিয়ে উনি রফলে দান করে সালাদ আদায় করছেন, বুকে হাত বেঁধেছেন। এখন যারা আপনার অনুসারে হানাফি যারা, মানে আপনি মজাবটা শেষ করে দিলেন আজকে, করলেন ডাকে আপনি? হ্যাঁ, আমরা শাফির বিরুদ্ধে এত বলি আর আপনি এগিয়ে নিয়ে শাফির মজাব মানলেন? তা আবু ইউসুফ জবাব দেন, দেখো আমি আজকে যে শহরে এসেছি, এই শহরে যার কবর সে মহামনীষী ইমাম মোহাম্মদ ইদ্রিসা শাফি, আমি তার মজাবকে সম্মান করে রফল দান করলাম। চিন্তা করেন, আচরণটা দেখেন, কারণ ওটা হাদিসে আছে, আমি আমল করি নি, আজকে করলাম, তোমাদের আপত্তিটা কোথায়? এবার আসেন ভারতে, আল্লামা ফাখর জাহির এলাহাবাদী মাত্র 40 বছর বয়সে মারা গেছেন, উনি দিল্লিতে গিয়েছেন, দিল্লিতে গিয়েছেন সেখানে মসজিদে আমিন বলেছে ধরে 13 বছর একটা ছেলে, তাকে ধরে সব মারতে গিয়ে দেখা যায় বাপরে বাপ ওস্তাদদের ভাতিজা, আর মারাটা হলো না, ওকে ধরে নিয়ে ওস্তাদজিকে নিয়ে গেছে, ওস্তাদজি আপনার ভাতিজা আজকে মসজিদ নষ্ট করে দিয়েছে, কি করেছে? ও আমিন ধরে বলেছে, তাই দিল ওস্তাদজি গালাচ্ছম, তাই বেটা মলি বলছিস, হাদিস পড়িস নাই, তোদেরকে আমি পড়াইনি হাদিসে, আমি মদ্দাবে সহত মদিনা মসজিদে জোরে আমিন বললে ইয়ার্তাজ্জিহাল মসজিদ, পুরো মসজিদ ঘুম ঘুম পরিবর্তন, বেটা পড়িস নি তোরা, আমি তো তোদেরকে পড়িয়েছি। তখন কি করবে, আস্তে আস্তে মাথার নাতকে চলে আসলো, মাঠটা বেশি গেল। এবার আল্লাহ ফাখের জাহের বলছে, এ ওলিউল্লাহ তুমি ভারতের হাকিমুল উম্মা বলে পরিচিত, এত আলেম তুমি, কতদিন না তুমি লুকিয়ে থাকবা? মানে উনি প্রকাশ্য উপার্জন করে না। তুমি বলছে, ফাখের আমি যদি লুকিয়ে না থাকতাম তোমাকে বাঁচাতো কে এই দুষ্টদের হাত থেকে? মানে যত মৌলবি সব দুষ্ট, জোট বিন্দু আসছে মারবাতে, আমি যদি লুকিয়েছিলাম বলে আজকে আমার কথাটা শুনলো, আর আমি যদি প্রকাশ্যের অবদান করতাম আমি জোরে বলতাম আমাকেও বেরিয়ে ফেলে দিত, তো তোমাকে বাসাই দিলাম এদের হাত থেকে এই লুকিয়েছিলাম বলে। এই যে ঘটনা, ছোট ঘটনা কিন্তু ছোট, কিন্তু আলমদের মধ্যে এই যে চূড়ান্ত ভাবে একটা গোমামি, জিদ, অহংকার, ভাগবত, হটকারিতা, এই আজকে থেকে না যুগ যুগ দিয়ে চলে আসতেছে, আর এদের কারণে সমাজ বিভক্ত হয়ে যায়। ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ, তার আচরণটা কত চমৎকার, তিনি কিন্তু আহলে হাদিসের অত ইমাম শাফি তার এলাকায় গিয়ে শাফি মজাহ অনুযায়ী সালাত আদায় করছেন, কোন হানাফি আলম কি এখানে আহলে হাদিসের সালাত আদায় করবে? মার্কাজে এসে কোন কালো করবে না। আর আমরা কেন করি না? যেহেতু ওটা হাদিস সহি হাদিস নাই বলি করি না, যদি বুঝতাম তো দুটাই সহি, দুটাই আমরা করতাম কখনো কখনো। যেমন নাকি অনেকে যেমন আপনার একামত দেয়া দুবারকে দেয় না হানাফি ভাইরা, ওটা হাদিসে আসে, আমার কিছু বললো বাবা দেও, কিন্তু ওটা নিয়মিত আমল ছিল না, ওটা বেলালের আমলটা হলে একবার একামত, এটাই হলো সহি এবং এটার উপরে সাহাবাগের আমল জারি ছিল, ওটি আমরা ফলো করি। কিন্তু যদি কেউ দুবার কেউ দেয়ও তা ঘাট দিয়ে বেরকে দেয়নি কি আমার মসজিদ থেকে, এ কাজ তো আমরা করি না। কিন্তু যেটা আদৌ কিছু নাই আপনি সেটা যদি করেন তোমার কেমন হবে? এইভাবে মানুষের মধ্যে হয়ে যায় সমস্যা, কে কাকে ঠেকাবে। মৌলিক যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশে দাওয়াত দিচ্ছি আমরা, বিদেশে দিচ্ছি না, এখানকার দাওয়াতে দিতে গেলে কোন কোন সমস্যা আমাদের সামনে সবচেয়ে কঠিন, প্রথম বিষয়টি হল আকিদেগত সমস্যা। এই একদল লোক এখানে নাস্তিক, আমার দাওয়াতে এটা আসতে হবে যে অবশ্যই আল্লাহ আছেন, এতে কোনোই সন্দেহ নেই, আগে এটা আসতে হবে। দু নম্বর আসতে হবে একদল লোক মুসলমান হওয়ার পরও বলছে আল্লাহর শূন্য সত্তা, তার আকার নেই, কিছুই নেই, চোখ নেই, কান নেই, কিছু নেই। ও আরেক দল আছে, এটা আমাকে বুঝাইতে হবে মানুষকে যে বাবা এটা এই ধারণাটা ভুল, আল্লাহর হাত আছে, পা আছে, সবই আছে, কিন্তু কেমন সেটা তিনি ভালো জানেন। আলম একুন লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমতুল্য নেই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তার তুলনীয় কিছুই নেই, তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। এই কথা বলে আস্তে আস্তে মানুষকে বোঝাতে হবে যে এটা আমরা ক্যাসেট সিডি একটা টেপ রেকর্ডার মাইক্রোফোন আধুনিক প্রযুক্তি বলে দিচ্ছে যে মাইক বলছে দেখো তোমার মতো কান আমার নেই কিন্তু তোমার কথা আমি শুনছি, ক্যাসেট বলতেছে আমার চোখ কান কিচ্ছু নেই স্যার পকেটের মধ্যে থাকি কিন্তু তোমার সব কথা আমি শুনছি এবং দেখছি। ও আর সামিউল বাসির তাই হলো না, মোবাইলটা সামিউল বাসির হচ্ছে না এখন, তাহলে কি হলো? তো ওর চোখ আমার চোখের মতো নাকি? তো মোবাইলে যদি চোখ কান থাকে তো আমার আল্লাহর চোখ কান থাকবে না কেন? দেড় হাজার বছর আগে তো এসব মোবাইল টোবাইল ছিল না, আর বাবা তো মোবাইল দেখেনি, কিন্তু এখন আমরা দেখছি, বুঝতেছি যে কোরআন কত সত্য, আল্লাহ অদৃশ্য আছেন কিন্তু সবই শুনছেন, সবই দেখছেন। এগুলো মানুষকে একটু আগে বোঝাতে হবে, না বুঝে আগে কাফের বলে দিলে হবে? আরেক দল মানুষকে বোঝাচ্ছে তুমি যতই তরিকা মানে সহি হাদিস মানো কেন, তোমার মধ্যে তো আসলে তরিকা নাই, মুর্শিদ বিনে জান্নাত নাই, তুমি কার পিঠ ধরেছ, সব শেষ। তারা সুন্দরকে বুঝিয়ে দিচ্ছেন হকিকত তরিকত মারেফাত শরীয়ত চারটে, শরীয়ত হলো নারকেলের সোবড়া, সোবড়া না খেলে যায় আসে না। আর ওই যে শ্বাস থাকে না মধ্যে নারকেলের মধ্যে, এই শ্বাসটা হলো হকিকত। তো সোবড়া ফেলো, আটি উপরে খোসা ফেলো, মালা ফেলো, এরপরে তুমি হকিকত খাও, তখন তুমি খাঁটি মুসলমান হবা। এর আগে তো হতে পারো, ওটা হতে গেলে তোমাকে পীরের কাছে মরে দেওয়া লাগবে। ওখানে যে নষ্টের উপরে তালিম করতে হবে, নষ্টের উপরে মেহনত করতে হবে, ডাইনি এক ঝাঁকি বামে এক ঝাঁকি, এর ছয়টা লতিফা আছে, ছয়টা ঝাঁকি ঝুঁকি মেরে টেরে শেষ পর্যন্ত তুমি কলব সাফ হয় তাহলে তোমার জন্য জান্নাত, সব গেল। এই যে জাহেলিয়াত, এটা যদি বুঝাতে না পারি তো হাদিস কলম কি লাভ? ও সহি কি জয়ীব কি? ও দরকার কলব সাফ করা, তাকে কলব ক্যাপিটান লাগবে না। এই যে আকিদা, এটা মারাত্মক শত্রু ইসলামের জন্য, এগুলো সুফিবাদ মারাত্মক শত্রু ইসলামের জন্য এগুলো। এজন্য বহু আগে এই বিষয়ে ইমাম আবু সুফিয়ান রহমাতুল্লাহ কথাই বললেন, কেন তার তিনি কিন্তু হানাফি মাযহাবের একদম প্রধান খুঁটি, তিনি বলছেন দেখো তালাবা দীন বিল কালাম তাজান্দাকা, যে ব্যক্তি এই সমস্ত দার্শনিক কথাবার্তা দিয়ে দিন তলব করে সে জিন্দিক হয়ে গেল। জিন্দিক মানে কি? একদম মানে কাফের ভাষাটা বলে নাই, কাফের চেয়ে খারাপ এই জিন্দিকদের। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন, যারা হযরত আলীকে আল্লাহর অবতার বলেছিল। ওরা মনে করে কবরের দিনে শুয়ে আছেন, উনি মরেননি, উনি জিন্দা আছেন, ওনার কাছে যে কথা বললে উনি শুনতে পায়, উনি আমাদের প্রার্থনা সবকিছু শোনেন। এই যে আকিদাটা, এটা হল জিন্দিকি আকিদা। হানাফি মাযহাবের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ইমাম আবু হানিফার প্রধান শিষ্য আবু ইউসুফ, তিনি বলছেন মান তালাবা দীন বিল কালাম তাজান্দাকা, তার কি হলো? আর আমরা কি বলতে হানাফি হওয়া সত্য, আমরা মনে করি যতই তুমি সালাত শহীদ তরিকা করো, আগে ওখানে যাও কবরে যাও, আগে ওরস করো, তারপরে তোমার আখেরাত চিন্তা করো, পরে পার্থক্য হয়ে গেল না? তো আবু হানিফার নাম দিয়ে কত যে অপকর্ম আমরা করে যাচ্ছি মাযহাব দোহাই দিয়ে, আসলে মাযহাব কিন্তু এগুলো নাই। তিনি বলছেন দেখো যে ব্যক্তি মাল তলব করল বিল কিমিয়া আফলাসা, এই সায়েন্সের শিখে বহু কিছু শিখে টিকে টাকা পয়সা কামাই করলো, একদিন নিশ্চয় হয়ে যাবে, শুধু টাকাই হবে ওর দিয়ে, এখানে ইহকালে পরকালে কোনো কাজ তার লাগবে না। এবং আমাদের ছেলেদেরকে আমরা সবসময় পেশা জীবী করার চেষ্টা করি, আসলে বিষয়টা কিন্তু তা নয়, কারণ যার রুজি যা আছে তার বেশি কেউ পায় না। এজন্য উনি বলছেন আফলাসা, সে একদিন একদিন দরিদ্র হবেই। তিনি বলছেন মানে তলবা গরিবুল হাদিস কাদাবা, যে ব্যক্তি গরিব হাদিস তলব করে সে মিথ্যা বলে, অর্থাৎ সহি হাদিস বাদ দিয়ে জয়ীব হাদিস, এক কথা গরিব মানে একজনে বলেছে বা কোন হিসাব নাই, এরকম বাজ মানে সাজ হাদিস গরিব হাদিস মনকার এই ক্যাটাগরি হাদিস যেগুলো আসলে সহি নয়, এক কথায় যারা এর মাধ্যমে যারা দিন তলাশ করে তারা মিথ্যা বলে। তো ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ বহু পূর্বে উনি মারা গেছেন 181 হিজরিতে, সে কি আজকের কথা নাকি, তখনই তিনি বলে গেছেন খবরদার মুসলমানরা যে তোমরা দিন তলাশ করে এই সমস্ত জয়ীব হাদিসের মাধ্যমে তোমরা মিথ্যা কথা বলবে জনগণের সামনে, খবরদার এসব মানুষের বলো না। তাহলে তার উস্তাদ বলছেন শাহখাল হাদিস মজহাবি, সহি হাদিসটি আমার মজহাব, এইগুলো কথা বাদ দিয়ে যে আমি অন্যদিকে নিয়ে চলে যাই মানুষকে কবর দিক নিয়ে চলে যাই, এটা মারাত্মক চ্যালেঞ্জ হচ্ছে না ইসলামের বিরুদ্ধে? ঠিক অমনি করে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এই যুগে, ফাসলু দ্বীন আন দাওলা, ধর্ম এবং রাজনীতি পৃথক, ফলে ইসলামকে দুনিয়া থেকে পৃথক করে ঘরে ঢুকে দিয়েছে, মসজিদে ঢুকে ছেড়ে দিয়েছে, এই আরেকটা ফিতনা এই যুগের জন্য। ইসলামকে একটা ওয়ান সাইডেড দিন, অন্যরা যেমন ধর্মগুলো আছে কিচ্ছু নেই সেখানে, এটাও কি ঠিক ওরকম একটা দিন কামেল পরিপূর্ণ দিন এই আকিদা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে একদল মানুষ, এদিকে আমাদের কারোরই খেয়াল নাই, কত যে ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, যেন মনে হচ্ছে ইসলাম আসছে খালি জানাজা পড়ার জন্য, আসছে খালি বিয়ে দেওয়ার জন্য, এইটি কাম ইসলামের না। বহু শিক্ষিত মানুষ এটা ধারণাই করে না যে ইসলাম দ্বারা সব কিছুর সমস্যার সমাধান করা সম্ভব, এই বিশ্বাস বহু শিক্ষিত মানুষের নাই। আলেমদের কর্তব্য সবার আগে এই আকিদা দূর করা, ইলমানি আকিদা বলে ধর্মনিরপেক্ষবাদের আকিদা, এই সমস্ত সাবজেক্ট বাদ দিয়ে এখন তুমি কাফের আমি কাফের, ওই কে ইহুদের দালাল কে খ্রিস্টানের দালাল, আরে বাবা দালাল উপাধি আমি পেয়েছি বহু আগে, আমার যখন তো আন্দোলন শুরু করছে 78 থেকে, তখন তো আমি ইহুদের দালাল, খবর রাখেন আপনারা এ কার বলি বাড়ি নাকি আমরা এগুলো, এমনকি 1999 সালে 31 ডিসেম্বরে সর্বশেষ লিখিত আমি ডকুমেন্ট পেয়েছি জনক আহালিস আলমের কাছ থেকে, ডক্টর গালিব আলী ইহুদের দালাল হলো, তা আহালিসটাও আমাদেরকে দালাল বলে, হানাফিরাও দালাল বলে, আসলে কে যে খাত দালাল আল্লাহ ভালো জানে, যে উনি ইহুদি কিরকম চেহারা দেখলাম না, ইহুদের 4টে হাত আর 3টে হাত তাও জানি না, অথচ আমরা সব ইহুদের দালাল হয়ে গেলাম। বড় বড় পণ্ডিতরা বন্ধু বলেছে আমাদেরকে, ইভেন কি যখন কুয়েতে টাকা দিয়ে দেশে মসজিদ বানাতে শুরু করলো, তখন আহালিসের বড় বড় নেতারা বলে খোদবাতে বলেছে, হ্যাঁ বাপ মার টাকা দিয়ে তোমরা মসজিদ বাদ দিয়ে তোমরা ইহুদির টাকা মসজিদ করবা, খ্রিস্টান টাকা মসজিদ করবা, কত যে গাইল জীবনগুলো শুনে আসতে হিসাব নাই। এইগুলো যদি আমরা বলা শুরু করি, তাহলে আমি আমি যদি আরেকজন ইহুদির দালাল বলি সে আমাকে বলবে না? এইগুলো বাদ দিয়ে দায়ীদের উচিত হবে সহি হাদিসের রাস্তা, হাজি সাবিলি এটাই আমার রাস্তা, এটা বলা মানুষের সামনে, রাস্তা খুলে দাও, হেদায়েতের মালিক আল্লাহ, কুল তুমি বলো হাজি সাবিলি এটাই আমার রাস্তা। এরপরে আদউ ইলাল্লাহ, দাওয়াতের সময় প্রথম গুণ থাকতে হবে ইখলাস লিল্লাহ, মৌলিকভাবে এই গুণ যদি না থাকে সব দাওয়াত ব্যর্থ, ইখলাস। প্রত্যেক নবী বলেছেন লা আসআলুকুম আজরান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে জনগণ তোমাদের কাছে আমরা কোনো পুরস্কার চাই না, আমার পুরস্কার তো আমার মহাপ্রতিপালক আল্লাহর কাছে রয়েছে। এই কথা যদি দায়ীদের মধ্যে না থাকে, ভিতরে এবং বাহিরে, মুখে বলা ভিতরের মধ্যে সে আকীদা পোষণ না করা পর্যন্ত দায়ীদের টোটাল দাওয়াতটাই ব্যর্থ হবে। যেহেতু দাওয়াত দিলে আজকাল মানুষের চরিত্র হয়ে গেছে, যেন গানের প্লেয়ার নিয়ে যায় 1000 টাকা ভাড়া করে, ওয়াজের লোক নিয়ে যায় 1000 টাকা দিয়ে, কন্ট্রাক্ট আগে হুজুর এত টাকা দেবো, আমরা গরিব মানুষ আসবেন, হুজুর চলে গেল, টাকা দিতে পারুন আপনি আসেন, হুজুরের দায়িত্ব হবে একটাই, আমি অবশ্যই যাবো, আমার যাওয়া আসা খরচটা তোমরা দিও, না দিলে আদায় করে নিতেও তার কাছ থেকে, যদি আমার কোনো সংস্থান না থাকে, আর যদি আমার সংস্থান থাকে ওটাও নেব না। নবী রাসূলুল্লাহ কারো কাছে দিয়ে শ্রোতাদের কাছে টাকা নেন নেই, নিজেরা চলে গেছে সেখানে, ক্ষমতা নেই বাড়ি বসে দাওয়াত দিয়েছে। এই সেদিনের কথা, আহলে আন্দোলনের বীর সিপাহী আল্লামা বেলায়েত আলী এনায়েত দুই ভাই এক জায়গায় গিয়েছে 2.5 মাইল রাস্তা, যেতে লেগেছে 2 দিন, কেন দেরি হলো কেন, তমাম রাস্তায় যত আমি মানে মানুষ পেয়েছি, জনপথ পেয়েছি, প্রত্যেক জায়গায় যেয়ে যেয়ে দাওয়াত দিয়েছি, এমনকি মাঠে কৃষকরা লাঙল চড়ছে ওখানে গিয়েও তাকে দাওয়াত দিয়েছি, এই করতে করতে 2.5 মাইল আমার লেগেছে 3 দিন 2 দিন। তার অবস্থা কি, উনি কিন্তু জমিদারের ছেলে, বাপ পাঠিয়েছে টাকা পয়সা, বহু কামার সব পাঠিয়েছে, সব রেখে দিয়ে এক পয়সা, যে আমার আমি যদি নির্দেশ না দেয় আমার সইবে না, গায়ে সব কাদা মাখানো। আমার রসুল 60 মাইল রাস্তা পায়ে হেঁটে গেছেন তাইফে, এখন তো 90 কিলোমিটার মক্কা থেকে। তাম রাস্তা যত লোকালয় পেয়েছেন সবাইকে তিনি দাওয়াত দিতে দিতে চলে গেছেন সেখানে। দুটো মানুষ মাত্র পায়ে হেঁটে যাওয়া তো চারটিখানি কথা না, এ যুগে আমরা মাইক্রো এসে মাইক্রো নিয়ে যাচ্ছে সেখানে। দাওয়াত দিয়ে পৌঁছলেন, তাও শুরু হলো মার। মারটা খেয়ে রক্তাক্ত দেহ নিতে ফিরে এসে দুঃখ করে যখন আঙ্গুর বাগানে বসছেন আল্লাহর কাছে দোয়া করছেন, তখন ফেরেশতা এসে হাজির মালকুল জিবাল, হে মোহাম্মদ আল্লাহ তোমার কষ্ট দেখেছেন, তিনি আমাকে পাঠিয়েছেন, বলুন কি করতে হবে, এখনই দুই দিকে পাহাড় উঠিয়ে এদেরকে রসুন বাটা করে পিছিয়ে ফেলে দেব। তখন তিনি বলছেন না, আরজু আন তাখরুজু মিন আসলাবিহিম মান ইয়াকুলুল লা নাউযু ইল্লাল্লাহ মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ওদেরকে মেরো না, আমি আশা করি এদের ঔরস থেকে এমন সন্তান বেরিয়ে আসবে যারা আগামী দিনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পরশ নাই। হাতে ক্ষমতা ছিল তার হাতে, ইচ্ছা করলে সবগুলো ধ্বংস করে দিতে পারতেন, টাকা নেওয়া দুড়ি মরুক গায়ে, এত ক্ষমতা তার সত্ত্বেও তিনি প্রয়োগ করেন নাই। এই হল দা ইল্লাল্লাহর গুণ। আমাদের এই যুগে হানাফি হোক আর আহলে হোক, সমস্ত বক্তাদের চরিত্র হচ্ছে পয়সা কামাই করা। পয়সা দিলে ওয়াজ আছে, ওয়াজ নিলে ওয়াজ নাই। তাহলে 1 ঘন্টা ওয়াজ করবো 20,000, 25,000, 40,000 পর্যন্ত নাকি রেট উঠে যাচ্ছে। কেন বলে স্যার আমি তো চাই না, বাস না চাইলে কি জাজ হয়ে গেল? তো এটা ট্র্যাডিশন আল মারুফ, আসলে মনে আসছে না, যেটা পরিচিত জিনিস সেটা যেন একবারে সত্য হক হয়ে দাঁড়িয়ে গেছে, না দিলে আপনার মনটা খারাপ হবে। চাই না বললে আপনি নেবেন, এই ফতোয়া কোথায় পেলেন? হ্যাঁ আপনি যদি একেবারে মিসকিন হন, আপনার দেওয়ার খবর নাই, খরচ নাই, তখন তো বললেন বাবা আমি তো আসছি, আমার তো কোনো খরচ দেওয়া কেউ নাই, তোমরা একটু খেয়াল করো। বাস যারা নিয়ে গেছে তাদেরই দায়িত্ব, তারা তো মানুষ, তারাও আপনাকে অবশ্যই সম্মান করবে। কিন্তু যদি একবার গুনতে শুরু করে দেন তাহলে কিন্তু ওটি ঢুকিয়ে দেবে পেটের মধ্যে। মন যদি একবার চলে যায় অর্থ লোভে, আপনার ওই দাওয়াত কোনোই কাজে লাগবে না, ইহকাল শেষ পরকাল শেষ। অতএব সাবধান, দাইল্লাহর প্রথম গুণ হচ্ছে ইখলাস, দুই নম্বর হল সাবিল ঠিক কর, রাস্তা দেখতে হবে, রাস্তাটা কি সহি হাদিসের রাস্তা হতে হবে, তিন নম্বর হল বিল হেকমা, বসিরত থাকা লাগবে, বসিরত মানে জাগ্রত জ্ঞান, মানুষের মধ্যে ফেতনা না করে, যেটা সহি হাদিস চালু আছে দুটোই সহি, একটা আসাহ একটা সহি, আল্লাহ বায়দবাণী আসাহ আর একটা আসা তিরমিজিতে ওটা সহি, আপনি ওটাও পড়েন এটাও পড়েন, কিন্তু যদি জোরে পড়েন কখনো সমস্যা হয়ে যাবে। ধরে সুরা বিসমিল্লাহ জোরে পড়ে অনেক লোক আছে না, ইমাম তারা তাদের ধারণা সুরা ফাতিহা 7টা আয়াত, তো বিসমিল্লাহ সহ 7টা আয়াত, অত বিসমিল্লাহ একটা আয়াত হয়ে গেল, যদি আলহামদুলিল্লাহ জোরে পড়তে বিসমিল্লাহ জোরে পড়তে হবে, আপনারা ঝামেলা পড়ে যাবেন না। যদি তার জ্ঞান থাকে সে বুঝবে, যেন এটা যদি ইখতলাফ যেহেতু আছে, তো এখানে যখন এসছি আজকে বিসমিল্লাহটা সুবিধেই পড়ি, তাহলে এখানে গোলমাল লাগবে না। আমার মনে পড়ে বহু আগে আমাদের একজন বক্তা এসেছিলেন ভারত থেকে, তাকে আমি পাঠিয়েছিলাম আমাদের হাতেমকা মসজিদে, উনি জুমা সালাত উঠে রুকুতে উঠে দোয়া কুনুত শুরু করে দিয়েছে, মুসল্লি সব হয়েছে, আরে এ কি কি কি আল্লাহ গো, দোয়া কুনুত পড়বি তো পড়, জায়েজ আছে বটে, আগে তো বলবি না মানুষকে, ও জুমা সালাত আদায় করাবে উঠে দোয়া কুনুত লম্বা করেছে, প্রায় 15-20 মিনিট লম্বা করেছে। আমি ছিলাম পিছনে, পরে বলে আপনি কাছে কেন করলেন, আমি জুমা সাদিক বুঝে সব করে, তা আপনি বললে ভারত উল্লো ভারতের সুন্নত চলবে কেন বাংলাদেশে, সে চলবে না তো। এই যে বুঝি সুঝে দূরদর্শন দিয়ে কাজ করা, অধিকাংশ আলের মধ্যে এই জিনিসটা নাই, যার ফলে আবাসে লেগে যায় গোলমাল। এগুলো আমাদের সাবধান থাকতে হয়। প্রথম কথা বললাম ইখলাস লিল্লাহ, দু নম্বর সাবিল ইল্লাহ, অর্থাৎ আপনাকে সাবিল ঠিক করা লাগবে, মানে সৈয়দ চলবেন না জৈবির উপরে চলবেন না বেদাতের উপরে চলবেন, আগে সাবিল ঠিক করেন। এরপর আবাসীরা দূরদর্শিতা থাকতে হবে, আনা অমানিত তাবানি, আমি এবং আমার অনুসারীরা অবশ্যই আপনাকে সংগঠিতভাবে দাওয়াতের কাজ করতে হবে, বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে বিচ্ছিন্ন মানুষ তৈরি হবে, বিচ্ছিন্ন নক্ষত্র দিয়ে দুনিয়া আলোকিত হয় না যতক্ষণ তারা সূর্যের অনুসারী না হয়, সূর্যের আলোতেই নক্ষত্র চলে। আপনি আপনার কোন আমির নাই, নেতা নেই, সংগঠন নেই, কিছুই নেই, আপনি দাইল্লাহ, আপনার দাওয়াত সারাদিন মানুষ মনে রাখবে নাকি, আল্লাহ রাসূল একা দাওয়াত দেননি কোথাও, নেতৃত্ব থাকলে গোলমাল যতই থাক সমাধান আসবে, আর যদি নেতা নাই সবাই নেতা তাহলে সমাধান আসবে, জীবনেও সমাধান আসবে না, যেখানে যে আলম যে ফতোয়া দিচ্ছে সেইভাবে সেই জিনিসটা চালু হয়ে বসে আছে দেশে। আজকের বাংলাদেশে যদি আহলে জামাত বাংলাদেশ সাংগঠনিকভাবে কাজ না করত, সারা দেশে এত গোলমাল ছিল আমাদের মধ্যে, আহলে হাদিসের মধ্যেই বলছি, এই যে কোরআন ও কালিমা খানি, আহলে যত বড় বড় মার্কাজ তৎকালীন সময়ে আমাদের ময়দানে এসছি সব জায়গায় এগুলো চালু ছিল। আহলে যত বড় মাদ্রাসায় প্রায় সব জায়গায় গেছি আমি ছাত্র হিসেবে ভর্তি হওয়ার জন্য, সব জায়গায় চালু ছিল এগুলো। লাই লাই লাই লাই লাই সোলা গুনতেছে, তা ওদিকে এক গামলা ভর্তি রসগোল্লা মাঝে মধ্যে খেয়ে নিচ্ছে, আবার চলছে লাই লাই লাই লাই লাই লাই লাই, কি কয় এগুলো সব বুঝে না কিছু, মানে উস্তাদ এগুলো কি করেন, তাহলে এক লক্ষবার গুনতে হবে লাইলা ইল্লাল্লাহ, অর্থাৎ লাইলা লাইলা ইল্লাল্লাহ কখন বললেন, ওই বাবু ওর মধ্যে হয়ে গেছে, এই করে এক লক্ষবার গোনাকে চারটি আন কত মনে করেন নাকি, চার পাঁচ ছেলে বসিয়ে রাখছে, তাদের তো কিছু খাওয়া দাওয়া, ছেলে মেয়ে মিষ্টি খাচ্ছে, ওদের রসগোল্লা মজুদ, খাওয়া দাওয়া শেষ, এইবার লম্বা মোনাজাত, আরে বাপ রে বাপ, ওই মোনাজাত শুনলে আমরা চোখে পানি আসবে, এবার পকেট ভরা চলে গেলে কবরস্থানে, যত মাইয়ত আছে সবার পক্ষ থেকে বলে দোয়া করে দিল, সমস্ত উত্তরাধিকারী ছেলে টেলাদের আছে সব পকেট ভরে দিল, পহেলা বৈশাখ নব বৈশাখ সমানে চলল, কোথায় এর হানাফি বলছে না ভাই, আমার ঘরের কথা বলছে, আহলে যে সবচেয়ে বড় মার্কাজ ছিল তখন কামেল মাদ্রাসা জামালপুরি, এখন তাকে জামাল বলছে, তখন তো মোহাম্মদ সিং শৈশবাড়িতে, সেখানেও গেছে একই অবস্থা, যিনি করছেন তিনি মার্শাল্লাহ বড় মহাদেশ, ঠিক চলে আসেন ঢাকাতে, গিয়ে দেখি বংশ চৌরাস্তায় হানাফিরা খায় কি খায়, হালুয়া হালুয়া রুটি খায় সব রাতের দিন, আর আমাদের হুজুররা বিরিয়ানি, এমন কড়া বিরিয়ানি এলাকায় ঢোকা যাচ্ছে না বিরিয়ানির সেন্টে, বাপ রে বাপ, এই আবার কোন যাত্রা আহলে দিছিল, আমাকে দেবো তুমি সরাসরি তুমি এখানে ঢুকো না, ঢুকলে সে সবনাশ দেবো, তুমি সব আমাকে স্টেজে উঠতেই দিল না, না তুমি ঢুকলে সবনাশ দেবে, গেল এবার চললাম রাজশাহীতে রানীবাজার বড় মার্কাজ না, যা ভাগ্য মানে এগুলো ধরা পড়ে আমার চোখে আলো জানে, হুজুর যাচ্ছে কি কোথায় যাচ্ছেন, চোখে ছাত্র মেলা এক পাড়াওয়ালা কোরআন শরীফ বাঁধেছে সব নিয়ে, সবার বগলে দুটো তিনটে করে আসে, মানে কোথায় যাচ্ছেন, তাহলে কিছু মনে করেন পরে এসে বলবার, পরে শোনো কি ব্যাপার, বলে একজন মরে গেছিল, তো গেছিলাম সেখানে কুলখানি করার জন্য, তো এত কেন, তাহলে সেলিব্রেটের সুবিধা হয় 1 লাখ মানে 30 পারা পড়তে সময় লাগে না, তো সবাইকে নিয়ে গেছে তাড়াতাড়ি শেষ হয়, তারপর আর কি তাহলে বুঝতে তো পারছো, তাহলে গেল ওদিক গেল কামেল মাদ্রাসার এলাকা, ওদিকে গেল ঢাকা, এদিকে আসলো রাজশাহী, আহলে যত বড় বড় এলাকা এই সমস্ত বেদাত ভর্তি করা ছিল, সেই সাথে দলবদ্ধ মনোজাত ছিলই, কিসের হানাফি কি আহলে ভাগ করেন আপনি, শুধুমাত্র আমিন জোরে বলা সে আর কোনো পার্থক্যই ছিল না, বরং আহলে হাদিসে বেশি বিদাতি ছিল তখন, এইগুলো বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলাম তো সমস্ত আহলে হাদিসের দুশ্মন হয়ে গেল গালিব শাহ, আমি কিন্তু আহলে হাদিসই না, শেষ করে এই যে বললাম সার্টিফিকেট দিল ইহুদি দালাল, প্রচলিত প্রথার সঙ্গে আপোষ না করলে আমরা ইহুদি দালাল, এখন দেখেন যারা এগুলি করত তারাই কিন্তু আবার সব আস্তে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, চলে যান ঢাকাতে যেখানে দলবদ্ধ মনোজাতের হেড অফিস বলা দেয়, এখন সেই আহলেসের মার্কাজেই দলবদ্ধ মনোজাত নাই, উঠে গেছে, এখানেও প্রায় শেষ, ও জুমাদিন একটু করে মানুষ খুশি করার জন্য, তাও না করলে ভালো হয়, অথচ এটা যখন প্রথম রিস্ক আমরা শুরু করলাম তখন যত দোষ নন্দঘোষ আমাদের যত রাগ, তাহলে আপনি কিভাবে ভাগ করবেন, এটা আহলেস এটা হানাফি না, বরং প্রত্যেকটা মানুষের মধ্যে যেখানে ত্রুটি আছে সে দূর করার চেষ্টা করা ভালো, এটা নিয়ে কারো গালিগালাজ করার দরকার নেই, এইটা বাবা সহি রাস্তা আমল করো, তুমি নেকি পাবে, তোমার পরকাল ভালো, আমার কি হবে, আমি দাওয়াত দিচ্ছি 10টা নেকি পাবো, তুমি আমল করে 20টা নেকি তোমার হবে, না করলে তোমার কোনো হবে, যদি আমরা এইভাবে সহানুভূতির সঙ্গে মানুষকে দাওয়াত দিতে পারতাম তাহলে সমাজে আলেমে আলেমে কোনো গোলমাল লাগতো না, সব শেষে সংগঠনের বিরুদ্ধে আপনাদের যত আপত্তি, অথচ সংগঠন ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে, সারা দুনিয়া সংগঠনের গুরুত্ব আছে, কিন্তু দুর্ভাগ্য আহলাদিদের যেহেতু এরা কারো আনুগত্য করে না, এরা কারো আমির মানবে না, নিজের নিজে সব আমির, যার কারণে আহলে জামাতের দুর্দশা হয়েছে, এরা প্রত্যেক আলমী এখন প্রত্যেক বক্তা এক একটা আমির হয়ে গেছে, যার ফলে বিশৃঙ্খল সমাজে ভর্তি হয়ে গেছে, বিশৃঙ্খলা দূর করার জন্য আপনাকে অবশ্যই এই আয়াতের অনুসারী হতে, আল্লাহ সুদী বলা হচ্ছে আনা অমানিত্তা ভাবি, তুই একা একা হওয়া চলবে না, তোর অনুসারী থাকা লাগবে, এই অনুসারীরাই আনার অনুসরণ করবে, প্রত্যেক আলেম উল আমর না, শত শত আলেম হবে, উল আমর একজন হবে, আমির একজন হবে, দেশের সবাই রাজনীতিবিদ কিন্তু প্রধানমন্ত্রী একজন, ঠিক না, যদি সবাইকে আমরা নেতা বানাই দিই দেশ চলবে কেমন করে, গাড়ি চলছে ড্রাইভার একজন থাকতে হবে না, ওখানে পাঁচজন যদি বসতে হবে, সব জায়গায় কিন্তু আমরা আমির মানি, খালি এই দাওয়াতের ময়দানে এসে সমাজ সংস্কারের ময়দানে এসে আর আমির লাগে না, এখানে খালি হিংসা, এই সালাত আদায় করছি একজন ইমামতি করবেন তো, তাই না, মুসলিমদের মধ্যে নিঃসন্দেহে ইমাম চাইতে বড় জ্ঞানী আলেম থাকতে পারেন পিছনে, তিনি কি রুকুর আগে সেজদা করলে হবে? ওই ইমাম যেভাবে যাচ্ছে আপনার সেভাবে যাওয়া লাগবে, তাহলে শৃঙ্খলা থাকবে। সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়টি বিবেচনা না এনে যদি কোনো দায়ী বক্তব্য রাখেন তিনি সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওমা আনা মিনাল মুশরিকিন। পঞ্চম হচ্ছে আমি কোনো অবস্থায় শিরিক করব না। শিরিক এবং তাওহীদের পার্থক্য বুঝতে হবে। শিরিক হলে সেই আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান যারা ফলো করে, সে ধর্মীয় বিধান হোক, রাজনৈতিক বিধান হোক, অর্থনৈতিক বিধান হোক, যে কোনো বিধান, যে বিধান আল্লাহর বিধানের বিরোধী সেটাকে যদি কেউ ফলো করে ওটা হলে শিরিক। সোজা কথা, এর বেশি ব্যাখ্যা নেই। শুধু কবর পূজার নাম শিরিক না। এই বিষয়গুলো যদি আমরা মানুষকে বুঝাতে পারি তো মানুষ দেখবেন শিরিক থেকে বিরত হবে, মানুষ বেদাত থেকে বিরত হবে, মানুষকে মহব্বতের সঙ্গে বুঝাতে হবে। মানুষকে গালি গালাজ করে বোঝানো চলবে না, মানুষকে গালি দিয়ে কোনো ফায়দা নেই। তো আহলে ইসলাম আর হানাফি হও, আলেম যত বড় তুমি হও, যদি তোমার নিজে উসওয়ে হাসানা হতে না পারো ধ্বংস হয়ে যাবে। হাদিসটা খালি মনে রেখে দাও, এটা আমাদের সবার জন্য জরুরি। আমি বাংলায় বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গিয়েছেন, সে দেখলেন যে একজন মানুষ নাড়িভুড়ি বের করা আর চারিপাশে ঘুরতেছে নাড়িভুড়ির চারিপাশে, আর লোক সব চারিদিকে ঘিরে দেয়। এই তোমার এই অবস্থা কেন? তুমি যে আমাদের সমাজে বড় বক্তা ছিলে, তোমার সুন্দর ওয়াজ শুনতে আমরা শুনে অনেক হেদায়ত হয়েছে, তোমার এই দুর্দশা কেন? তো উনি তখন বলবে কি জানো, যে আমরুকুম ওয়ালা আমাল, আমি তোমাদের আদেশ দিতাম বটে কিন্তু আমি নিজে ওটা আমল করতাম না, ফলাফল আজকে আমি ভুগছি। অন্য এসছে যে এইখান থেকে কাঁচি দিয়ে ধরবে, কেটে এই পর্যন্ত নিয়ে চলে যাবে, আবার আনবে, আবার জোয়ার লেগে যাবে। আল্লাহ সুবহানাহু বলে, হে জিব্রাইল, এটাকে এটা তোমার উম্মতের আলেমরা যারা বলে এক করে এক, এবং যারা গালি গালাজ দেয় মানুষকে, এই তাদের চরিত্রে এই কথায় ওস্তাদ কাজে নেই। কওল এবং আমল যদি এক না হয় তাহলে ওই সমস্ত আলেম এবং বক্তাদের অবস্থা কিন্তু এটাই হবে। অর্থাৎ আমাদের চরিত্র হবে রসুলের চরিত্রে চরিত্রবান। ইন্নাকাল আলা খুলকিন আযীম, আল্লাহ রসুলের চরিত্রে সবচেয়ে বড় জিনিস, তাকে বহু মানুষ গালি গালাজ করেছে, তিনি লড়াই করেছেন তৎকালীন যুগের জাহিলিয়াতের বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে এই যুগের জাহিলিয়াতের বিরুদ্ধে। যদি আমরা সেগুলো সামনে না রাখি, শুধুমাত্র পরস্পর ভাই ভাই গালি গালাজ করি, তাহলে আমাদের উপায়টা হবে কি? সেজন্য বিশেষ করে যারা দায়ী আল্লাহ তাদের চরিত্রের বিষয়ে এই পাঁচটি বিষয় মনে করে দিচ্ছি। এক, তাদের কাজটা হবে ইখলাস লিল্লাহ, ইখলাস লিল মাল হবে না, মাল কামের জন্য যেন খবর দেওয়া তুমি বক্তৃতা করো না পারো ঘরে বসে থাকো, তোমার বক্তার দরকার নাই। দুই নম্বর, অবশ্যই তোমাকে একটা রাস্তা বেছে নিতে হবে, সহি হাদিসের রাস্তা না জহি হাদিসের রাস্তা না ফালতু রাস্তা বেছে নেবা, সহি হাদিসের রাস্তা বেছে নিতে হবে। নিজেকে বিভিন্ন মজাব বলে বিভিন্ন তরিকার লোক বলে গর্ব করবে, এই গর্ব আল্লাহ কাছে চলবে না। সহি হাদিস থাকলে করো, নাহলে ছাড়ো। যেটা রসুলের জামানার দিন ছিল ওটাই দিন, তারপরে যে সব আমরা দিন বানিয়েছি এটা আসলো দিন নয়। ইমাম মালিকের কথা মনে রাখবেন সবসময়, মা আলাম এখন দিন আন ফি আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি ফালাইসা দিন, যে বিষয়টি আল্লাহ রসুল এবং তার সাহাবীদের জমানার দিন ছিল না, ওই বিষয়টি আজকে দিন হিসেবে গৃহীত হবে না। আপনি যত সুন্দর করে কথা বলেন না কেন, কথা শেষ। আল ইলমু কওল আল্লাহ কওল আর রসুল, ইলম হলো সেটাই যেখানে আল্লাহর কওল এবং রসুলের কওল চলে, আর কোন কওল কোন ইলম নয়। আদু ইলাল্লাহ, আমি ডাকবো আল্লাহর দিকে, আনা অমানি তাবানি, জাগ্রত জ্ঞান সহকারে পরিবেশ বুঝে কথা বলবো, এবং আমার সাথী থাকবে লোকজন, একাকে আমি দাওয়াত দিই না, অর্থাৎ আমার সংগঠন থাকতে হবে। একাকে কোনো কাজ করলে কোশ্চিন কালো বাতিল পন্থীরা সংগঠিত, হকপন্থীরা বিভক্ত, এটা কি হতে পারে? আল্লাহ কি সেটা চান? ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, সাফফান মানে কি সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস যেন শীষে ঢালে প্রাচীর। এই আয়াতগুলো হুজুর কি ব্যাখ্যা দিবে? লা তাযালু ত্বায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা হক, আখিরি জামানে একটা দল থাকবে তারা হকের দৃঢ় থাকবে, হাতা ইয়াতি আমুল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কারা? তারা একটা দল, দল হলেই সেখানে আমির থাকবে, নেতা থাকতে হবে, একা একা হবে না কোনো জিনিস। এই বিষয়গুলো সম্পূর্ণ এড়িয়ে গিয়ে শুধুমাত্র এটা সই এটা জৈব এটা করে না হলে জাহান্নামে চলে যাবা, ও না করলে পেশাব করে দেবো মুখের পর, এইসব ফালতু কথা কেন? এইসব করে সমাজটা হয়ে যাচ্ছে নিজেরা ভাই ভাই মারমুখ, সুবিধা লুটছে, কিন্তু কুচক্রে যারা শয়তানের দুশ্মন বন্ধু যারা, তারাই কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছে এইসব আলমদের মাধ্যমে। আলেমরা বিভক্ত, ক্ষতি হয়ে যাচ্ছে, আলেমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ছোটখাটো বিষয়গুলো দূরে রেখে কি করে মূল বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার হয়ে দাঁড়িয়েছে। নইলে ভাই, আপনার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে, প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে, একটি কথার কারণে সারা দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে। আজকের দেশে বসবাস করছে সে দেশটা আজকে আমাদের বিরোধী হয়ে যাবে। এজন্য আমরা বক্তাদের কাছে বিশেষ করে আবেদন করব, যারা দায়ী আল্লাহ আলেম হচ্ছেন, দয়া করে আখলাক তৈরি করেন, পাঁচটা গুণে গুণান্বিত হন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পারস্পরিক মহব্বতে ভালোবাসার মাধ্যমে ঐক্যবদ্ধ তৌফিক দান করবে। আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।